الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقكم من بهيمة الأنعام على ما رزقهم بالبهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزح فلا يقربن مصلانا رواه ابن ماجه যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জিলহজ মাস সমাগত, ইনশাআল্লাহ আগামী সোমবার থেকে বাংলাদেশে জিলহজের মাস শুরু হবে। এই মাসের সবচেয়ে বড় স্মরণীয় নিদর্শন ইসলামের ঈদুল আজহার কোরবানি, দুটি একসাথে। এ মাসে হজ অনুষ্ঠিত হবে, এ মাসে ইয়ামে আরাফা আসছে, এ মাস অত্যন্ত নেকির মাস। আন ইবনে আব্বাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আইয়ামিল আশরা قالوا ولا الجهاد في سبيل الله ولا الجهاد في سبيل الله الا من خرج بنفسه ماله ولم يرجع بشيء رواه البخاري শুনে রাখো হে সাহাবীগণ, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চাইতে অধিকতর প্রিয় নেক আমল আল্লাহর কাছে আর কিছুই নাই। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা চাইতেও কিছুটা উত্তম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তার চাইতেও উত্তম, তবে ওই ব্যক্তির চাইতে উত্তম নয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছে অতঃপর আর কিছুই নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। ওই ব্যক্তি সবার উপরে, কিন্তু বাকি সব আমলের চাইতে সর্বোত্তম নেক আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল। অতএব এই সময় আপনারা যত বেশি বেশি সম্ভব আল্লাহর পথে সৎকর্ম করবেন, দান সাদকা করবেন, নফল সিয়ামও রাখবেন। সবচেয়ে বড় নফল সিয়াম হবে ইয়াউমে আরাফার সিয়াম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসামু ইয়াউমে আরাফাতে আহতাসাবে ইনাল্লাহে আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু রাওয়াহু মুসলিম। আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি ধারণা করি যে আল্লাহ পাক এই একদিনের সিয়ামের বিনিময়ে বিগত এক বছর এবং আগামী এক বছর গুনাহ মাফ করে দিবেন। এটা কাদের জন্য? যারা হজে যেতে পারেননি তাদের জন্য এই সিয়াম, যারা আরাফের ময়দানে হাজির থাকবেন তাদের জন্য নয়। এটা হচ্ছে এই দশ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এটা এছাড়াও আপনি নফল সিয়াম রাখতে পারেন, দান সাদকা বেশি বেশি করে করবেন, শুধু গোশ খাওয়ার দিয়ে চিন্তা করবেন না, এর চাইতে বেশি হবে দান সাদকা করার মধ্যে। এজন্য আমরা আহলে জান্নাত বাংলাদেশের মধ্যে পক্ষ থেকে নির্দেশ জারি করে দিয়েছি সব পর্যায়ের কর্মীদেরকে, যারা সংগঠনের কর্মী, সমর্থক, সুধি, প্রাথমিক সদস্য পর্যায় পর্যন্ত তোমরা প্রত্যেকেই সংগঠনের জন্য এই মাসে 100 টাকা করে কেন্দ্রকে দান করবে। রমজান মাসেও আমরা এটা করি, জিলাজ মাসের প্রথম সপ্তাহেও আমরা এটা করি। এটার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে নেকির দিকে, ইনফাক ফি সাবিলিল্লাহর দিকে কর্মীদেরকে উদ্বুদ্ধ করা, অভ্যস্ত করা। আল্লাহবাক আমাদের সবাইকে দিনের স্বার্থে সময়, শ্রম এবং জান ও মালের কোরবানি দেওয়া তৌফিক দান করুন, আমিন। এই সময়ে আরো একটি সুন্নত রয়েছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা ইউযাহহি ফালা ইয়াক্লামান্না মিন আযফারিহি ফলা একলেমন্না শাহরহ মেন আশাহি ও আসফারি সাইয়া। যে ব্যক্তি এই কি বলে কোরবানি করবে, সে ব্যক্তি যেন এই রমজান মাসে যখন চাঁদ উঠবে তারপর থেকে চুল এবং নখ না কাটে। এটা শুধুমাত্র কোরবানি যিনি করবেন তার জন্য না, কোরবানি যা করবেন না তাদের জন্যও। এ সম্পর্কে হাদিস এসছে, যদিও সে সম্পর্কে তিরমিজি হাসান বলেছেন, অন্যকে শেখ আলবানী জহিব বলেছেন, কিন্তু হাসানের পক্ষে শাহেদের কারণে জোরালো বক্তব্য রয়েছে। সেজন্য বলা হয়ে থাকে এই সময় যদি কেউ ঈদের দিন নখ চুল কাটে, ঈদের দিন অর্থ কোরবানি করার পরপরই, তাহলে সেই ব্যক্তি ওই নখ চুল কাটার বিনিময়ে একটা পূর্ণ কোরবানি নেকি পাবেন। উদ্দেশ্য একটাই যে ইসমাইল এদিন জীবন দিয়েছেন, তোমরা কি জীবনের একটি অংশ দিতে পারো না? যদি আমি আমার জীবনকে ওই নিয়তে ওই দশ দিন চুল নখ কাটা থেকে বিরত রাখতে পারি, নিয়ত যদি ওইটা থাকে, নিয়তের কারণেই তো আমি নেকি পাবো। শুধু নখ কাটা তো নেকি না, মূল নিয়তে আমি ওই ইব্রাহিমের সুন্নত পালন করছি, আমি পারলাম না কোরবানি দিতে, তাই বলে কি আমি নিজের দেহের কিছু অংশ আল্লাহর পথে দিতে পারি না? আমি আমার নিজের প্রবৃত্তিকে কোরবানি দিলাম, আমি এদিন চুল দাড়ি কাটলাম না। এই অভ্যাস যদি শুরু হয়ে যায় দেখবেন আর কেউ দাড়ি চাষবে না, কেউ ক্লিন শেভ করবে না, তা মনে মনে ধাক্কা দিবে যে সুন্নত অনুসরণে আমি 10 দিন পারলাম, আমি কি আর বাকি সময়টা পারি না? আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এই সময় আপনাকে প্রস্তুতি নিতে হয় ঈদুল আজহার ত্যাগের জন্য। সেটা কবে? 10 তারিখে হয়। দশক শেষে আপনি 9 দিন আল্লাহর ইবাদত করলেন, দান সাদকা খয়রাত করলেন, অন্তরটা নরম করলেন, হজের মহাসম্মেলন থেকে বরকত হাসিল করলেন, আরাফা সিয়াম রাখলেন, হজে যারা গিয়েছেন হাজি সাহেবরা, লক্ষ লক্ষ মানুষ, আমরা যারা হাজি হতে পারি নাই, হজে যাই নাই, আমরা সবাই তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম, বিশ্ব মুসলিমের ঐক্য পুনর্জাগরিত হলো বছরে একদিন। এই সুন্দর মধুময় পরিবেশের শেষ দিনে, দশের দিন, দশে জিলহাজের দিনে আপনি আল্লাহর বাস্তে এমন একটা স্মৃতিময় দিন উদযাপন করছেন যে দিনের কোনো তুলনা নেই, সেটা হলে কোরবানির দিন। আপনি সেদিন আল্লাহর পথে কোরবানি করবেন। কোরবানি কাকে বলে? মাই তাকাররাবু বিহি ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করা তাকে কোরবানি বলা হয়। কিভাবে করবেন? আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين سورة حج 37 নম্বর আয়াত। দেখো শুধু তোমাদের উপরে নয়, বিগত সকল উম্মতের উপরে আমরা কোরবানিকে নিয়মিতভাবে নির্দেশনা জারি করেছিলাম প্রত্যেক উম্মতের জন্য, কোরবানিটা আমি নির্ধারিত করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? লিয়াজকুরু ইসমাল্লাহি আলামা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, তোমাদেরকে আল্লাহ পাক রিজিক হিসাবে যে সমস্ত পশু দান করেছেন তার উপরে যেন তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো। এখানে জবহ করাটা মুখ্য ভাষা আসেনি আল্লাহর কালামে, এসেছে ইয়াজকুরু ইসমাল্লাহি আলা, জিকির আল্লাহর স্মরণটাকে প্রথম ধরা হয়েছে। পশু জবাই করে প্রায় সকল ধর্মের লোক আল্লাহর নাম স্মরণ কেউ করে না। আরবের জাহেলি যুগের কাফের মুশরিকরা তারা দেবদেবীর নামে পশু কোরবানি করত, সেই পশুর রক্ত দেবদেবীর মাথায় মাখিয়ে দিত, দেবদেবীকে খুশি করত। মূর্তি তো কিছুই বুঝে না, কিন্তু ওদের কল্পনায় ছিল মূর্তি খুশি হচ্ছে। আমরা যেন কবরে গিয়ে মোরগ জবাই করি, খাসি জবাই করি আর মনে করি মৃত পীর খুবই খুশি হচ্ছেন, মৃতপুর খুশি হলে আমার সমস্ত রোগ বালাই ভালো হয়ে যাবে। তারাও ঠিক মনে করত এই দেবদেবীর নামে উৎসর্গিত পশুর রক্ত গোস্ত যদি দেবদেবীর মাথায় লাগিয়ে দিই বা কাবাঘর গায়েতে লাগিয়ে দিতে পারি তাহলে আল্লাহ খুশি হবেন, দেবদেবী খুশি হবে। এর প্রতিবাদে এই আয়াত নাজিল হয় যে না লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, তোমরা আল্লাহর নাম স্মরণ করবে, এই জন্য আমি কোরবানিকে নির্ধারিত করেছি সবার উপরে। আর ভাষাটা কি? রাযাকাকুম, তোমাদেরকে রিজিক হিসেবে পশু দিয়েছি, রিজিক হিসেবে। কিছু কিছু মানবরচিত ধর্ম রয়েছে তারা বলে অহিংস পরম ধর্ম, সর্বযুগে দয়া, সর্বজীবে দয়া, সকল জীবে দয়া করো, কাউকে মেরো না। আমাদের দেশের কতগুলো নাস্তিক পণ্ডিত তারা বলে ওরে হত্যা নয়, ওটা বলে এ তো গোহত্যা উৎসব, কোরবানিটা গোহত্যা উৎসব। ওই চিন্তাধারার এই চিন্তাধারা একই, দুটাই বস্তুবাদী চিন্তাধারা। তারা ধারণা করে নিয়েছে ওরা যে পশুগুলোর জীবন আছে, আমারও জীবন আছে, মানুষের জীবন হত্যা যেমন নিষিদ্ধ পশুরও তো জীবন, ওটাও নিষিদ্ধ। আল্লাহ ওটা প্রতিবাদ করে দিলেন এই আয়াতের মধ্যে, আল্লাহ মা রাজা কাকুম, এগুলোকে আমরা সৃষ্টি করেছি তোমাদের রিজিকের জন্য, তোমরা খাবে, এটা পূজার জিনিস নয়, এটা রিজিকের জিনিস। ফালাহু আসলেমু, তোমাদের ইলাহ মাত্র একজন, তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো। মাঝখানের দেবদেবী মরাপীর এরা কিচ্ছু না, এদের কোন ক্ষমতা নাই। দুর্ভাগ্য মুসলমানদের, কাফেরদের, মুশরিকদের এবং জাহেলি যুগের রেখে আসা সেই রসম রেওয়াজ পুনরায় কবর পূজার নামে, পীর পূজার নামে, বৃক্ষ পূজার নামে, স্থান পূজার নামে মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে। এরা নারাতক দেয়, আল্লাহ আকবর দেয়, আবার কবর গিয়ে দোয়া করে, সেখানে হাজত দেয়, মোরগ জবে করে, গরু জবে করে, খাসু জবে করে। এক একটি ওরসে কত হাজার হাজার গরু জবে হয় তার হিসাব আছে? যদি বাংলাদেশে যদি 3 লক্ষ পীর হয় আর 3 লক্ষ পীর তাতে মরবে 3 লক্ষ মাজার হবে, সব মাজার যদি পূর্তি মাজারে এক একটা ওরসে যদি 100 গরু জবাই হয় কয় লাখ গরু যায় বছর, হিসাব করে দেখেন তো একবার। এরা সব পাক্কা মুসলমান, সেরেফ আকিদার বিভ্রান্তি, এরা বোঝে নাই যে মানুষ মরে গেলে শুনতে পায় না, এরা মানতেই নারাজ। হায়াতুন নবীর আকিদা তারা নিয়ে এসে, রসুল যদি কবরে জিন্দা থাকতে পারে তা আমার পীর কেন জিন্দা থাকবে না? আরে বেটা জিন্দা ওই জিন্দা নাকি, ওটা তো বরজখের জীবন, ওখানকার জিন্দগি আর দুনিয়ার জিন্দগি এক নয়। ওই জিন্দগিতে খেদা লাগে না, এই জিন্দগিতে খেদা লাগে, ওই জিন্দগিতে পিপাসা লাগে না, এই জিন্দগিতে পিপাসা লাগে, কবরের জিন্দগিতে মানুষ হাসে না কান্দে না, এই জিন্দগিতে হাসে কান্দে, কবরের জিন্দগিতে মানুষ মামলা মোকদ্দমা করে না, এই জিন্দগিতে সবই করা লাগে। যদি আল্লাহ নবীর কোন খরা ক্ষমতায় থাকতো নিজের নাতি হাসানকে হত্যা করলো বিষ খায়ে, নাতি হোসেনকে হত্যা করলো সীমার অস্ত্রাঘাতে, কিছুই করতে পারেনি আমার নবী। যদি সে ক্ষমতা থাকত, তার বাড়ির কাছে তার জামাই উসমান গনিকে নির্মমভাবে হত্যা করল, তিনি তার জামাইকে ঠেকাতে পারলেন না। তার কবরস্থানে কবরের পাশেই ইমামতি করা অবস্থায় ওমর ফারুককে সালাতরত অবস্থায় অস্ত্রাঘাত করল, তার দাদু তিনি মৃত্যুবরণ করলেন, ওমরকে তিনি ঠেকাতে পারেন নাই। আর তোমার পীরের বাবা এতই ক্ষমতা হয়ে গেল যে সেই মাইজ ভান্ডারে বসে তোমার ফুঁক দেবে, আর ন দেবা তোমার বউর পেটে বাচ্চা বের হবে, বেয়া দেব ধাড়ি সব অত বড় বড় হুজুর বলে যাচ্ছে এগুলো, আর মানুষ তো বিশ্বাস করে নিচ্ছে। 100 টাকা পাঠাই দেন, ওই যে কি বলে ইন্ডিয়া অর্ডার নাম কি আজমির, খাজা আজমির, 100 টাকা মানি অর্ডার করেন, আপনার বউয়ের বাচ্চা হয়ে যাবে। ঢাকা হাইকোর্ট, ঢাকা আপনি বিরিকোয়েস্ট হারিয়ে যাবে, হাইকোর্ট মাদারে যে 100 টাকা দিবেন বিরিকোয়েস্ট পেয়ে যাবেন। মানে ওরা যে চোরের আড্ডাখানা এটা তো মুখ দিয়ে বলবে না, ও চোররা শাস্তুরিকে ওখানে রাখবে, 100 টাকা দিলে বিরিকোয়েস্ট পাওয়া যাবে, আপনার মনে ভক্তি বেড়ে যাবে, হায় আমার পীর কতদিন উপকারী, সে আমার বিরিকোয়েস্টটা খুঁজিয়ে নিয়ে রেখে দিয়েছে, আল্লাহ তুই পীরের সঙ্গে আমাকে জান্নাত নসিব করো, দোয়া করে দিয়ে দিব্য লম্বা সমাধানে পড়ে দিল। এইসব ধোকাবাজি চলছে সারা দেশে, এগুলো সম্পূর্ণরূপে জাহেলিয়াত ছাড়া কিছুই নয়। যে জাহেলিয়াত থেকে মুক্ত করার জন্যই নবীর আগমন ঘটেছিল, তিনি তৌহিদের আলো জেলে এই শিরকের জাহেলিয়াত থেকে মানুষকে উদ্ধার করেছিলেন, জান্নাতের পথে মানুষকে আহ্বান করেছিলেন, সেদিকে আমাদের ফিরে যাওয়ার জন্য এই কোরবানি উৎসব অন্যতম শ্রেষ্ঠ একটি শেয়ার ইসলাম, ইসলামের নিদর্শন, যেখানে বলা হয়েছে লিয়াজকুরুসমাল্লাহে আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, কোরবানি এজন্যই করবে যে তোমরা আল্লাহর নাম স্মরণ করবে, কার উপরে, তোমাদেরকে যে রুজি হিসাবে পশু দান করেছি আমি তাদের উপরে। আর পশুকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, এত শক্তিশালী একটা পশু আপনি যখন তাকে কোরবানির জন্য ফেলছেন, সে যেন নীরবে ওটার জন্য প্রস্তুত হয়ে আছে। যদি সে শক্তি প্রয়োগ করত, মানুষের ক্ষমতা আছে একটা গরুকে ফেলা, কারণ আল্লাহ পাক তাকে ওই ক্ষমতা দেন নাই, সে অনুগত হয়ে যায়। রমজান মাস, নওজুবিল্লাহ, ঈদুল আজহার এবং জিলহাজ মাসের এই মৌলিক বিষয়গুলো আমাদের মনে রাখা খুব জরুরি, যদি আমরা এটা ভুলে যাই তাহলে আমরা শেষ হয়ে যাব। স্পিরিটটা এখানে মনে রাখতে হবে, গোস্ত খাওয়া স্পিরিট নয়। সাহাবে একরামের কেউ কেউ ন মুসলিম তারা বলেছিলেন যে ওরা যদি তাদের দেবদেবীর মাথায় রক্ত মাখিয়ে আল্লাহ নৈকট্য হাসিলের কামনা করতে পারে, তো আমরা গরু খাসি জবাই করে কোরবানির সময় এই রক্ত দিয়ে কেন আমরা নিজেদের গায়ে মাখাতে পারবো না, বা কাবা ঘরে মাখাতে পারবো না? তখন কিন্তু আয়াতটা তার প্রতিবাদে নাজিল হয়, এটা হবে না। ওই দেবদেবীর মাথায় রক্ত মাখানোর জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই, কোরবানি করার নির্দেশ এজন্য দেওয়া হয়েছে আল্লাহর ভীতি অর্জনের জন্য। আল্লাহর কাছে ওই কোরবানির পশুর গোস্ত বা হাড়হাড্ডি কিছুই পৌঁছে না, বা তোমাদের হৃদয়ের মধ্যে লালিত আল্লাহ ভীতিটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। অতএব যে মহব্বতের সঙ্গে তুমি আল্লাহর নবীর সুন্নত পালন করবে, আল্লাহর এই বিধান পালন করবে, সেই মহব্বতটুকুই আল্লাহ পাক দেখে। কার স্মৃতি এখানে? সুনামনির স্মৃতি, বয়স তার 13। ফলাম্মা বালাগা মাআহু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবতি ফআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওনাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا له البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين যখন দৌড়াতে শিখল ইসমাইল, সিরার কিতাবগুলো বলা হচ্ছে বয়স 13 বছর হয়েছে, বাপ বললেন বেটাকে হে বৎস, এমনি আরো আফিল মানামে আন্নি আজবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, বলো তোমার রায় কি, তোমার মতামত কি? বলা ইয়া আবাতে ফাল মা তুমার, ছেলে বলল হে আব্বা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই পালন করুন। সাতাজুদুনী ইনশাআল্লাহ মিনাস সাবরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা সবাই আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুম পালনের জন্য, ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপ যখন বেটাকে উপুড় করে ফেলল মাটিতে জবাই করার জন্য, নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তখন ডাক দিলাম, হে ইব্রাহিম ক্ষান্ত হও, কাসাদাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সার্থক করেছ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এমনি করেই সৎকর্মশীল বান্দাদেরকে উত্তম জাযা দান করে থাকি। ইন্না হাযা লাওয়াল বালাউল মুবিন, এটা ছিল অত্যন্ত স্পষ্ট একটা পরীক্ষা, ইব্রাহিম আমি তোমাকে সন্তান হত্যা করার জন্য বলি নাই, তোমার ইমানের পরীক্ষা করেছি আমি, তুমি পরীক্ষা ফেল করো না পাশ করে দেখার জন্য, তো ইসমাইলকে হত্যা করা আমার উদ্দেশ্য নয়। ফাদানাহু বিযবহিন আযীম, ইব্রাহিমের এই আত্মত্যাগ, ইসমাইলের এই আত্মসমর্পণের বিনিময়ে আমরা তাকে একটা মহান কুরবানি দান করলাম, শুধু তাকেই দিলাম না, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী বংশধরদের জন্য তারা ইব্রাহিমের অনুসারী হবে পৃথিবীতে, সকলের জন্য এই সিলসিলা এই নিয়মটা আমি জারি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, ওই কোরবানি কিন্তু আগামী 10 তারিখে 10ই জিলহজ। এটা তাহলে আমার রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা যে কোরবানি করছি এটা কি, রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিচ্ছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। ইব্রাহিমের সুন্নাত কি ছিল, একটা দুম্বা কোরবানি। এই সুন্নত জারি হয়েছে পরবর্তী যুগে, এটাই কোরআনের নির্দেশ। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আয়েশা সুরে নিয়ে আসো, ধার করো। ধার করার পরে এবারে তিনি দুম্বা ঘাড়ে পা দিয়ে নিজ হাতে জবাই করছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওমেন মোহাম্মদ ওমেন আলে মোহাম্মদ। অন্য হাসি এসছে, আল্লাহুম্মা তাকাব্বান মিন্নি ওমেন উম্মতে মিন মোহাম্মদ ওমেন উম্মতে মোহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো এই কোরবানি মোহাম্মদের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। পরপর দুটা কোরবানি করলেন, আকরানায়নে আমলা হায়নে, সুন্দর সিংওয়ালা সুন্দর চেহারাওয়ালা, মৌজু আইনে খাসি, অনেকের ধারণা খাসি করলে খুঁত হয়ে যায়, খুঁতওয়ালা জিনিস কোরবানি করা জায়েজ নয়, বিধায় খাসি কোরবানি জায়েজ নয়। সূরা নিসা 119 আয়াতের ভুল ব্যাখ্যা করে তারা এগুলি বলে থাকেন, এটা ঠিক নয়, খাসি কোরবানি খাসি কোনো খুঁত নয়, বরং পাঠাকে খাসি করাটাই হল খুঁত দূর করা, অর্থাৎ দুর্গন্ধ হয় না, এটা খাসি করলে দুর্গন্ধটা দূর হয়ে যায়, আর পাঠা থাকলে দুর্গন্ধ ছেলে ধারে যাওয়া যায় না, গোস্তটাও দুর্গন্ধ হয়ে যায়, অতএব পাঠাকে খাসি করাটাই বরং খুব দূর করা। মুশকিল হয়েছে, অনেকে বুঝতে চান না। আল্লামা ইবনে হাজার আসকালানি বুখারীর ভাষ্য ফতুল বারিতে এর উপর বিস্তারিত আলোচনা করেছেন, পড়ে দেখবেন। যাই হোক, আল্লাহ রসুল ওই ইব্রাহিমের সুন্নতের অনুকরণে তিনি দুম্বা কোরবানি করেছেন, সুন্দর শিংওয়ালা সুন্দর চেহারাওয়ালা লাবণ্যবতী এবং খাসি। ইবনে আব্বাসকে বলা হল, আমার রসুল কেমন কোরবানি করতেন, উনি বলতেন দুই পা সাদা পেট কালো মুখটা কালো, তো বলতেন যে আমরা বাজারে গিয়ে ওইরকম খাসি খুঁজে বেড়াতাম, যে কোনো খাসি কিন্তু চলবে, কিন্তু রসুলের প্রতি এতই মহব্বত তাদের, রসুল যেমনটি দিতেন তেমনটি দেব, কালো মুখে খায় কালো পায়ে চলে বড়িটা সাদা দেখতে বড় সুন্দর, এটাই সবার যেন একটা মনের মায়া লাগে, ওই যে মায়াবী চোখ ওই যে সুন্দর চেহারা লয় খাসিটা দেখলেই মনে মনে নিয়ত করবেন সেই ফাদাইনা হবে জিবহিন আযীম, সেই জান্নাতি মহান কুরবানি দুম্বা কুরবানি, আমি যেন সেই দুম্বার মতন সুন্দর একটা খাসি আল্লাহর হস্তে দান করতে পারি ইসমাইলের জীবনের বিনিময়ে। এই মহব্বত যদি ভিতরে থাকে তাহলে ওই কোরবানি কিন্তু কবুল হয়। একটা জীবনের বিনিময়ে একটা জীবন দিয়েছিলেন, আমরা ঠিক তাই দেব। আমার রসুল কোরবানি করেছেন মদিনাতে, সবসময় খাসি দিয়েছেন, হাদিসটা তো শুনলেনি। সাহাবায়ে কেরাম এমনি করে কোরবানি দিতেন এবং তারা সবাই গর্ব করতেন, হাত্তা তোবাহি নাস কামা তারাউনা। আবু আইয়ুব আনসারী বলছেন, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে একটি করে বকরি কোরবানি দিতাম এবং এটা দিয়ে আমরা গর্ববোধ করতাম যেভাবে তোমরা আমাদেরকে এখনো দেখছ। সাহাবি আবিসারি অত্যন্ত ধনাঢ্য সাহাবি, তিনি বকরি কোরবানি দিয়েছেন, স্ত্রী বলছে বিশাল সংসার, তুমি ধনী মানুষ, এটা বকরি দিতে কুলাবে না, একটু বড় কোরবানি দাও। সাহাবু আবিসারি ব্যর্থহীন ভাষায় বলছেন, আমি আজকে কোরবানি করছি সুন্নতে ইব্রাহিম পালন করছি, গোস্ত খাওয়ার জন্য নয়, ওটার জন্য পারলে তুমি কালকে উট জবাই করো তাও ভালো, কিন্তু কোরবানির জন্য আমি দুম্বায় কোরবানি করব। যে কোরবানি আল্লাহর আসমান থেকে পাঠিয়েছিলেন, যে কোরবানি নবী ইব্রাহিম করেছেন, যে কোরবানি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমি কখনই তা বাদ দিয়ে তোমাদের পেট ভরার জন্য এক বিশাল বিশাল উট আর গরু জবাই করব দেব নাই। নিঃসন্দেহে গরু কোরবানি জায়েজ, নিঃসন্দেহে উট কোরবানি জায়েজ, কারণ আল্লাহ নবী করেছেন। হজের সময় তিনি পরিবারের পক্ষ থেকে একটা গরু দিয়েছেন, হজের সফরে তিনি উট কোরবানি করেছেন সাহাবায়ে কেরামের জন্য, ওটা আলাদা বিষয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউযাহহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, রাওহু ইবনু মাজাহ। যাকে আল্লাহ পাক সামর্থ্য দান করেছেন অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহ নিকটবর্তী না হয়, কঠিন ধমক। এর অর্থ এটা নয় যে কোরবানি করাটা ফরজ, এটা ওয়াজিব নয়, এটা সুন্নাত। আর এটা ওয়াজিব নয় বোঝানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবী মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন, যেন জনগণ বুঝে কোরবানি করাটা জরুরি বিষয় নয়। কিন্তু আমাদের জিব এত লম্বা, সালাত আদায় করা নফল হতে পারে, কোরবানি করাটা ফরজের পরে বড় ফরজ, কারণ গোশত তো খাওয়াই লাগবে। নিয়তে যদি গোলমাল থাকে, খাসি যত সুন্দর হোক কোরবানি কবুল হবে না, মানে আল্লাহ নৈকট্য হাসিল হতে হবে, তো সেটা হবে না, গোশত খাওয়া হবে, সমস্যা নেই। আমাদের এই লোভের কারণে বলুন, আর যদি বলেন হাদিস না বুঝার কারণেই বলুন, আমাদের দেশে ভাগা কোরবানি চালু হয়েছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালা, কুন্না ফি সাফারিন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআতান ওয়া ফিল বাইরি সাবআতান, রাওহু আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আমাদের রসুলের সাথে এক সফরে ছিলাম, এমন সময় ঈদ উল আজহা উপস্থিত হল, তখন আমরা শরীক হলাম সাতজনের একটি গরুতে এবং সাতজনের একটি উঁটে। আবু দাউদের হাদিস। ঠিক অনুরূপভাবে জাবির বিন আব্দুল্লাহ থেকে এসেছে যে আমরা হজের সফরে ছিলাম, সেখানে গিয়েও আমরা সাতজনের একটা গরু এবং দশজনের একটা উঁটে শরীক হলাম। একই জাবির বিন আব্দুল্লাহ থেকে একটা মুতলাক হাদিস এসেছে, আল বাকারাতু আন সাবাতিন আল জুজুর আন সাবাতিন, গরু সাতজনের পক্ষ থেকে, উট সাতজনের পক্ষ থেকে। এই মুতলাক হাদিসটা ব্যাখ্যা শূন্য, এই হাদিসটা উপরে ভিত্তি করে দেশে সাত ভাগা কোরবানি চালু হয়েছে। ওখানে সাতজনের পক্ষ থেকে বলা হয়েছে, আর আমরা ওখানে বাড়িয়ে করে নিয়েছি সাত ফ্যামিলি পক্ষ থেকে, এক এক ফ্যামিলি এক একটা ভাগা। যদি এক এক ফ্যামিলিতে কমপক্ষে পাঁচজন লোক যদি হয় তো ৩৫ জন হয়ে যাচ্ছে। বিষয়টা এই হাদিসের মূলনীতি হচ্ছে, যে হাদিসে ব্যাখ্যা শূন্য হাদিস থাকে, যদি তার ব্যাখ্যাপূর্ণ হাদিস অন্য হাদিসে পাওয়া যায় একই রাবির, তাহলে ওই ব্যাখ্যাপূর্ণ অর্থাৎ বিস্তৃত হাদিসটাই গ্রহণ করতে হবে। একই সাহাবি জাবির বিন আব্দুল্লাহ অন্য হাদিসে বলছেন, আমরা তখন হজের সফরে ছিলাম। তাহলে ওই দুই হাদিস একসঙ্গে মিলালে কিন্তু ব্যাখ্যা এটাই হয়ে যাচ্ছে যে সফরকালে আপনি সাতজনে মিলে একটা গরু দিবেন। ধরুন আপনারা বেড়াতে গেছেন সেন্ট মার্টিনসে, সেখানে সাত বন্ধু মিলে একটা খাসি দেন, একটা গরু দেন, কোনো সমস্যা নেই, এখনো দেওয়া যেতে পারে। গিয়েছেন হজে আপনারা মাশাআল্লাহ, সাত হাজি সাহেব মিলিয়ে একটা গরু দিলেন, সেখানে কোনো সমস্যা নেই। যদি ঘরে বসে দেওয়ার নিয়ম থাকত তাহলে আমার তো মনে হয় আল্লাহ রসুল সবার আগে দিতেন, কারণ তার মতো গরিব মানুষ আমরা না, আমরা আরো আসাধ্য গরিব আমাদের চেয়ে তিনি ছিলেন। কিন্তু তিনি মাশাআল্লাহ এই ভুলটা কখনোই করেন নাই, আমাদের সামনে কোনো তর্ক নাই, আল্লাহ রসুল করেননি তাই আমরা করি না, চার খলিফা করেননি কোনো সাহাবিও করেননি তাই আমরা ভাগা করবেন করি না, কোনো তর্ক বিতর্কে যাওয়ার দরকার নাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই, আল্লাহ পাক নিজে বোঝানো ফাদায় না হবে যে বেহেন আউদিম, আমি ইসমাইলের জীবনের ফিদিয়া হিসাবে একটা মহান কোরবানি দান করেছিলাম, এবং এটার উপরে পরবর্তীদেরকে আমরা ছেড়ে দিয়েছি সুন্নতটা, সেটা তো একটা মহান কোরবানি, নিঃসন্দেহ ওটা কোনো ভাগা বিষয় ছিল না, একটা আস্ত জীবন ছিল না, এটা বুঝতে তো কোনো বেশি রিসার্চ করা লাগে না। এটা যদি সেই কোরবানি হয় তো অবশ্যই আমাকে একটা জীবন দিতে হবে, একটি পশুর খণ্ডিত অংশ সাতজনে ভাগ করা যায়, একটি পশুর জীবন তো সাতজনে ভাগ করা যায় না, এগুলো কে কাকে বলবে? যুক্তি বহুত আছে, যুক্তির মধ্যে আমরা ঢুকবো না, একটাই কথা বলবো, আল্লাহ রসুল করেননি আমরা করি না, সাহাবায়ে কেরাম করেননি আমরা করব না, যত কথাই বলা হোক না কোন এক কথা শেষ, আলাইকুম সুন্নতি ও সুন্নত খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে অপরিহার্য হল আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত, যেহেতু সেখানে নাই অর্থাৎ আমরাও সেখানে নাই, আপনাদের কাছে এ সুন্নত আমলের জন্য আহ্বান রইল, এবং সম্ভব হলে অন্যান্য ভাইদের কাছে এই আহ্বানটা পৌঁছে দিবেন। কোরবানির এখন আলহামদুলিল্লাহ অনেক বাকি আছে, এখনই আপনাদের ভাগাভাগি শুরু হয়ে যাবে, গরু কত বড় মহিষ কত বড় শুরু হয়ে যাবে, এগুলো মানে লোভ সামলাতে হবে। আবার কেউ কেউ করেন কি জানেন, খাসি দিলাম সুন্নত হিসেবে, গরু করলাম কোরবানি হিসেবে, খাসিও দেবে গরু ভাগাও নেবে, মানে জীব কোনো মতে কমানো যাচ্ছে না, ওর নাম দিচ্ছে কোরবানি, জি না ওটা করবেন না, ওটা গোস্ত খাওয়া, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। এবং সবচেয়ে বড় বিষয়টা মনে রাখতে হবে, আমার উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, যদি কোরবানির বিনিময়ে আল্লাহ ভীতি, আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জিত না হয় তাহলে আমার সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যে কোনো নেক আমল কবুলের জন্য আপনাকে শর্ত তো তিনটে আপনার ভালো করে জানেন, আকিদায় কোনো শিরক থাকবে না, কোন দেবদেবী কোন পীর পুরোহিতের জন্য কোরবানি হবে না, এটা সিরফ আমরা আল্লাহর জন্য হবে। দুই নম্বর, সহি তরিকা হবে, যে তরিকা আমার নবী কোরবানি করেছিলাম ঠিক সেই তরিকা কোরবানি করব। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না যে কোরবানি পশু কোন দিকে মাথা দিয়ে ফেলতে হয়, কোরবানি করতে হয়, মাসালে কোরবানি আমরা লিখছি 86 1986 সালে, বাংলাদেশে ঘরে ঘরে বই চলে যাওয়ার কথা, হতভাগা মানুষগুলো এখন পর্যন্ত প্রশ্ন করে দক্ষিণ দিকে মাথা করবেন, গরুটা কোন দিকে ফেলতে হবে, কোন পাশাড়ে বলেন, বাম দিকে না ডান দিকে, তাহলে গরুর মাথা কোন দিক থাকবে, পূর্ব দিকে চলে গেল, বাম কাঁধে ফেললেই বরং গরুর মাথা ডান দিক চলে যায়, পশ্চিম দিকে চলে যায়, যিনি জবাই করুন তিনি কোন দিকে, কেবলার দিকে, বাম হাতটা গরুর চোয়ালে ভরে রাখবেন আর লোকেরা গরু ধরে রাখবে, কেবলামুখে ফিরে জবাই করবেন, যত দ্রুত পারেন জবাইয়ের কাজ শেষ করবেন, ভোতা শুরু দিয়ে জবাই করেন আমি বলবো নাজায়েজ, কারণ গরুকে কষ্ট দিয়ে নিষেধ করা আছে হাদিসে, আহসানুল কিতলা, হত্যা করবে এহসানের সাথে দয়ার সাথে, এত দ্রুত ছুরি চালাবেন যেন গরু বুঝতেই না পারে যে আমার কাটা হয়ে গেছে, কারণ পশুর প্রতিও মায়া রাখা দরকার, তাই না, সেও তো আল্লাহ সৃষ্টি, এগুলো খেয়াল রাখবেন, ছুরি ভালো করে ধার করে নেবেন। এইবারে গোস্ত জবাই করা হয়ে গেলে এইবার মশলা শুরু হয়ে যাবে, কয় ভাগ করব, কমপক্ষে তিন ভাগ কর, নিজে খাও, প্রতিবেশী যারা কোরবানি করতে পারেনি তাদেরকে দাও, এবং গরিব মিসকিন যারা আসবে তোমার বাড়িতে, যারা চায় না এবং যারা চায়, কানে ওয়াল মুতার, কোরআনে ভাষা কানে মানে যারা চায় না অথচ অভাবগ্রস্ত, মুতার যারা চায়, এদেরকেও তুমি দাও, যারা চায় না বাড়িতে পৌঁছে দিয়ে আসো, প্রতিবেশী যে ভাইটা কোরবানি করতে পারেনি তুমি ভালো করে জানো এজন্য আমরা বলি আহলে সমাজের চালু আছে, গ্রামে আপনারা কমিটি করে মোড়ল রাখবেন, মসজিদ মোতোয়াল্লি বা ইমাম তাকে নিয়ে কমিটি করবেন, করে সমস্ত পাড়ার প্রতিনিধি নিয়ে সেখানে বসবেন, এই বলো তোমার পাড়ায় কয়জন কোরআন গতি পারেনি, কারণ ইমাম সাহেব সাথে খবর রাখে না, সমস্ত পাড়াতে রিপোর্ট নিলেন যে আমার গ্রামে এবারে 50 ঘর লোক কোরবানি করতে পারেনি, ঠিক আছে সব গোস্ত নিয়ে আসবে, আমরা বলি লিল্লার গোস্ত বলি, তাই না, সবার বাড়ি থেকে তিনবার একবার গোস্ত এখানে চলে আসলো, গরু এক পাশে খাসি এক পাশে, এবারে এই গোস্ত ভাগ করো, 50টা বাড়িতে কোরবানি হয়নি 50টা ভাগ করো, তারা কিন্তু লজ্জা আসছে না প্রতিবেশী, এই ছেলে বিলে সবার বাচ্চা কাচ্চা সব বাড়িতে আছে, যাও অমুক বাড়িতে দিয়ে আসে, এটা গরু আলাদা পলিথিন, খাসি আলাদা পলিথিন বা ধাম আলাদা, বলুন যার বাড়িতে গোস্ত পৌঁছাবেন তিনি অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে না, এই দোয়াটাই আপনার জন্য সবচেয়ে বড় কাজে লাগবে, এটাই হলো তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে, যদি আপনারা এটা না করেন অবশ্যই আল্লাহকে দায়ী হয়ে যাবেন, আপনার গোস্ত কোনই কাজে লাগবে না। এরপরও তিন ভাগ করার পরেও যদি মনে করেন যে আরো কিছু বেশি দেওয়া দেন কোন সমস্যা নেই, যত পারেন দান করেন, খেয়েই পেট নষ্ট করেন না, হ্যাঁ যদি বলেন তাহলে খাওয়া কি মোটে যাবে, রাখা যাবে না, ফ্রিজ তো আছে, ফ্রিজ তো খালি থাকবে, যিনি আপনার ফ্রিজের হক আদায় করবেন কিছু রাখবেন, সমস্যা নেই, জামাই আসবে বিয়াই আসবে খালেন দু মাস পরে, আল্লাহ নবী আপনার নিষেধ করেন, তাই বলে খালি ফ্রিজই ঠেসে রাখবেন, বাঁচলে খাবেন নাইলে খাবেন না, ওই ওই কোরবানি কবুল হবে না। হ্যাঁ এখন একটা সমস্যা হয়েছে কি জানেন, বড় লোকের টাকা বেশি, ঘুষের টাকা, সুদের টাকা, লুটের টাকা, গুন্ডামির টাকা, টাকার অভাব নেই, ওরা দেখছে কোরবানি করলে তো জান্নাত, আর হজ আর উমরা মানে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল, গরু যে কয়ডা দেবে আল্লাহ জানে, এইবার সমস্ত বিলাপে ফকির এখন এত বড় লোক হয়ে গেছে, ফকিররা গোস্তের ব্যবসা আরম্ভ করছে, ওরা গোস্ত তো ফ্রিজ নেই, গোস্ত রাখবে কোথায়, কত 1900-2500 টাকা কেজি, ফকির গোস্ত নেবে বলছে বাবা গোস্ত নেবা গোস্ত নেবা কত, এই 100 টাকা দিলে হবে, ও রাখবে কোথায়, ঢাকার ফকিরদের গোস্ত নিয়ে রাখার জায়গা নাই, মনে রাখবেন কোরবানির গোস্ত বিক্রয় নিষিদ্ধ, বারবার মনে করে দিচ্ছি কোরবানির গোস্ত বিক্রয় নিষিদ্ধ, এটা ব্যবসা করা জিনিস না, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি সঠিকভাবে করা তৌফিক দান করুন, কোটা বসার জন্য আপনি পকেট থেকে টাকা দিবেন, যদি নিতান্ত দরিদ্র অভাবগ্রস্ত তাকে কিছু হাদিয়া দিবেন, কিন্তু কোরবানি গোসের এখান থেকে দেওয়ার জিনিস না। পরিশেষে আমি সবার উদ্দেশ্যে বলছি, ঈদুল আজহাটাই মূল উদ্দেশ্য নয়, জিলহজ মাসের প্রথম দশকটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেকির মাস, যখনই জিলহজ মাস শুরু হচ্ছে আপনার নখ চুল কাটা বন্ধ, এবং তখন থেকে আপনি নেক আমল বেশি বেশি করা শুরু করবেন, 9 তারিখে আরাফা সিয়াম রাখবেন, আরাফার দিন একটা রাখেন দুটা রাখেন, একটা কিন্তু আরাফা সিয়াম, বাকি আশপাশ যোগব্যোগ করা কোন দোষের নাই, কারণ সেটাও নেকির কাজ। এরপর 10 তারিখে কোরবানি করবেন সুন্নতি তরিকায়, নদাবড়া মুসল্লিদের জন্য বলবো আপনাদের সৌভাগ্য যেখানে আপনাদের কাছে 100 এতিম আছে, এতিমকে না দিয়ে নিজেরা গোশ খাবেন না, মনে থাকবে তো, সবাই এখানে গোশ পাঠাবেন, আলহামদুলিল্লাহ নদাবড়ার মানুষের অভ্যাস সৃষ্টি হয়ে গেছে, ইতিমধ্যে আসতে শুরু হয়েছে, সব জায়গাতেই আসতেছে, এখন আমাদেরকে সাতক্ষীরাতেও আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, এখন বাধ্য ডিপ ফ্রিজ একাধিক কিনতে বাধ্য হচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে দিনই হকের উপর দৃঢ়ভাবে টিকে থাকার তৌফিক দান করুন, এবং জিলহজ মাসের বরকত হাসিলের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমতা দান করুন, আমিন, আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।